الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস এর চতুর্থ পর্ব। আহলে সুন্নাহ ওয়াল জামা কি আকীদা হওয়া দরকার, কি বিশ্বাস করা দরকার, কেমন চরিত্র হওয়া দরকার, কেমন আচরণ হওয়া দরকার, সেই কথা নিয়ে আজকে বলবো। সুন্দর ও উত্তম নৈতিকতার দাওয়াত দেবে আহলে সুন্নাহ ওয়াল জামা। সবসময় ইদফা বিল্লাতি হি আহসান, যেটা ভালো সেইটা গ্রহণ করবে। যদি দুটো ভালো থাকে, দুটো ভালোর মধ্যে যেটা সব থেকে বেশি ভালো সেটা গ্রহণ করবে। যদি একটা মন্দ এবং একটা ভালো হয় এবং দুটোর মধ্যে একটাকে গ্রহণ করতে হয়, তাহলে নিশ্চয়ই ভালোটাকেই গ্রহণ করবে। মন্দ নোংরা চরিত্রের ব্যাপারে নিষেধ দান করবে। সবসময় অসৎ চরিত্রতা নোংরা চরিত্রের ব্যাপারে নিষেধাজ্ঞা করবে। নিজেরা অসৎ চরিত্রের হবে না এবং অপরকেও হতে দেবে না। মুমিন এটাও বিশ্বাস করে যে, আহলে সুন্নার বিশ্বাস এটাও যে, মুমিনদের মধ্যে ইমান ও প্রত্যয়ের দিক দিয়ে সেই পরিপূর্ণ যার আমল ও আখলাক তাদের সবার চেয়ে সুন্দর। সবচেয়ে বেশি ভালো মুমিন, শ্রেষ্ঠ মুমিন কে? যার আমল আখলাক শ্রেষ্ঠ। বংশগুণে যে শ্রেষ্ঠ সে শ্রেষ্ঠ নয়, পদগুণে যে শ্রেষ্ঠ সে শ্রেষ্ঠ নয়, মর্যাদাতে যে শ্রেষ্ঠ সে শ্রেষ্ঠ নয়। শ্রেষ্ঠ কে? যার আমল আখলাক শ্রেষ্ঠ, যার আমল আখলাক ভালো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হল সেই ব্যক্তি যে যার তাকওয়া বেশি। আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান সেই যার তাকওয়া বেশি। আর তাকওয়া মানেই হল ইমান অনেক আমল। সুতরাং কোন বংশ পরিচয় না, কোন দেশ পরিচয় না, এ নয় যে হিন্দি সৌদি থেকে শ্রেষ্ঠ, কিংবা সৌদি হিন্দি থেকে শ্রেষ্ঠ, আমেরিকি সৌদি থেকে শ্রেষ্ঠ, কি সৌদি আমেরিকি থেকে শ্রেষ্ঠ, এ কথা না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া বেশি সেই হবে সবচেয়ে শ্রেষ্ঠ। এটা হচ্ছে ইসলামের নীতি আর আহলে সুন্নার নীতি, এটা মেনে নিতে হয়। এই জন্য যখন দেখবেন জামাতের ক্ষেত্রে যখন ইমামতি করার কথা আছে, তখন কাকে ইমামতি করতে দেওয়া হয়? যে সবার চেয়ে শ্রেষ্ঠ, সবার চেয়ে শ্রেষ্ঠ, তারপর যে শ্রেষ্ঠ, তারপর যে শ্রেষ্ঠ। এমন কি যদি কেউ জারদ সন্তান হয়, তার বংশ পরিচয় নাও পাওয়া যায়, তাকেও ইমামতি করতে দেওয়া হবে, তাই না? তাকেও যদি সে তাকওয়া, তার তাকওয়া বেশি হয়, তাহলে তাকেও ইমামতি করতে দেওয়া হবে। বংশের কোন তাসির এখানে থাকবে না তাকওয়ার সাথে। তাকওয়াই হল সচ্চরিত্রতাই হল সবচেয়ে উচ্চ বংশ। যার চরিত্র সুন্দর তার বংশ সবচেয়ে বড়। কুলীনতা কৌলিন্য যাকে বলে তার বেশি, যার চরিত্র বেশি ভালো। সে সবার থেকে বেশি কল্যাণ অনুগ্রহশীল, এবং যে প্রত্যেক নোংরামি থেকে সবার চেয়ে দূরে থাকে, মানুষের প্রতি অনুগ্রহশীল থাকবে, মানুষের কল্যাণকামী থাকবে, সবসময় চাইবে অপরের উপকার হোক। দাওয়াত কেন দেওয়া হয়? নিজস্ব স্বার্থ আছে, স্বার্থ আখেরাতে আছে, কিন্তু দুনিয়াতে স্বার্থ নেই। একটা মানুষকে ভালো কথা বলে ফিরিয়ে নিয়ে আসবো যে ভাই এটা করিস না, এটা কর, এটাতে কোনো স্বার্থ আছে? তার নিজস্ব কোনো স্বার্থ নেই। একজন অমুসলিমকে মুসলমান বানাবো, তাতে কি মুসলমানের কোনো স্বার্থ আছে? তার বেতন বাড়বে না, তার রুজি বাড়বে না? স্বার্থ আছে, সে আখেরাতে পাবে আল্লাহর কাছে, দুনিয়াতে পার্থিব্য কোন স্বার্থ তার থাকে না। সুতরাং সে মানুষের প্রতি অনুগ্রহশীল থাকবে, আর প্রত্যেক নোংরামি থেকে দূরে থাকবে। যেখানেই দেখবে নোংরামি সেখানে সে নেই। নোংরা জিনিস দেখলে সে চক্ষু অবনত করে নেবে। গায়ের মাহরাম মহিলা, যে মহিলাকে দেখা হারাম, যার সঙ্গে পর্দাও আজেব, তার প্রতি একবার নজর পড়লে সে চক্ষু অবনত করে নেবে, নচেত সে গুনাহগার হবে। সুতরাং নোংরামি, সে নোংরামিতে থাকবে না, নোংরামি দেখবে না, নোংরামি হতে দেবে না। যথাসম্ভব নোংরা কাজ দেখলে সে পারলে হাত দ্বারা বাধা দেবে, না পারলে মুখ দ্বারা, আর না পারলে কমসে কম অন্তর দ্বারা ঘৃণা করবে, আর অন্তর দ্বারা ঘৃণা করার মানেই হলো সে তাকিয়ে দেখবে না। নাকি এমন হতে পারে যে অন্তর দ্বারা ঘৃণা করে তাকিয়ে তাকিয়ে দেখছে? হ্যাঁ, আপনি আপনার বন্ধুর বাসায় গেলেন, যে দেখলেন যে এক টিভি চলছে আর টিভিতে বেশ হ্যাঁ দারুণ নোংরামি চলছে। আর আজকাল টিভি নোংরামি ছাড়া আর কি আছে? ইসলামী চ্যানেলগুলো ছাড়া, ইসলামী চ্যানেলও আছে যারা দেখছে দেখছে, কিন্তু অধিকাংশ নোংরামি। যারা আজকাল দেশে খবর দেখতে খুব মত্ত ব্যস্ত, তারা মাঝে মাঝে কি দেখে থাকেন? অ্যাডভার্টাইজে, তারপর মাঝে মাঝে তো আসেই। তো যাই হোক, বড় দুঃখের কথা যে এই নোংরামির সঙ্গে আমি দেখলাম বা শুনলাম যে প্রত্যেক ফিল্মের শুরুতে লেখা থাকে সমস্ত প্রশংসা আল্লাহর, নাকি না? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ সর্বশক্তিমান লেখা আছে না? হ্যাঁ, এটা বড় অবাক, বড় অবাক লাগে। এই জন্য কোন কোন হিরোইনের মুখে শোনা যায় যে ইনশাআল্লাহ আমার এই ফিল্মটা খুব ভালো হবে, শোনা যায় না? ঠিক একই শ্রেণীর এই যে যারা ফিল্ম তৈরি করছে তারা ফিল্মের শুরুতেই আল্লাহকে বিশ্বাস করে, যেমন ওরা করে, প্রথমেই বিভিন্ন মূর্তি দিয়ে তাদের চলবে, তাদের আছে, কিন্তু তোমার এই নোংরা কাজটা করার জন্য আল্লাহ সাহায্য চাচ্ছ, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ ভরসা, আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, বিসমিল্লাহির রহমানির রহিম। এদিকে সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দিচ্ছে, এদিকে ফিল্মের শুরুতে বিসমিল্লাহ লাগিয়ে দিচ্ছে। কেমন জবরথবর অবস্থা, কেমন খিচুড়ি ঘাটা অবস্থা, বড় সত্যি অবাক লাগে। সুতরাং নোংরামি যখন চলবে তখন আপনার উচিত কি? আপনি বন্ধুর বাসায় গেলেন, দেখলেন যে সেই টিভিতে নোংরামি চলছে, তখন আপনার উচিত হবে পারলে পরে আপনি সুইচটা অফ করে দেন, তাই না? এটা হাত দিয়ে পরিবর্তন করা, মান রা আমিনকুম মুনকারান ফালে ইউগাইয়িরহু বিয়াদিহি, যদি পারেন তো হাত দিয়ে সুইচটা বন্ধ করে দেন। যদি দেখেন যে না, হাত দিয়ে বন্ধ করলে বন্ধ আবার বিগড়ে যাবে কিংবা ঝগড়া লেগে যাবে, ঠিক আছে মুখ দিয়ে বলে বন্ধ কর, এটা বন্ধ কর, এটা বন্ধ কর, কিংবা নোংরা কিছু হয়নি, ভালো কিছু হচ্ছে, তার সঙ্গে মিউজিক আছে, তাকে বলতে পারেন ভাই মিউজিকটা বন্ধ কর, বাকি ছবিটা হচ্ছে হোক, ভালো স্ক্রিন সিনারি হচ্ছে, ঠিক আছে মিউজিকটা বন্ধ কর, কিংবা নিজে মিউজিকটা মুট করে দেন, সমস্যা নেই। আর যদি না পারেন মুখে বলুন, আর যদি মুখেও আপনি না পারেন বলতে, তারপর গিয়ে আপনি তার খাটে বসে দেখতে থাকলেন। এটা কি অন্তর দ্বারা ঘৃণা করা হলো? না হুজুর, আমি মনে মনে ঘৃণা করছি, আমি মনে মনে ঘৃণা করছি। তা মনে মনে যদি ঘৃণা করো তো ওইদিকে তাকিয়ে আছো কেন তুমি? যেখানে মিউজিক চলছে, যেখানে নোংরা জিনিস চলছে, সেখানে তুমি তাকিয়ে দেখছো কেন? মনে মনে ঘৃণা করার মানেই হলো সেখান থেকে কি করতে হবে? সরে যেতে হবে, সেখান থেকে সরে যেতে হবে। যদি বন্ধ করতে না পারো তো সরে যাও। সাহাবীরা আপনারা জানেন দাওয়াত কবুল করতেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাওয়াত কবুল করো, দাওয়াত কবুল করা ওয়াজিব। কিন্তু সেই লোকের দাওয়াত কবুল করা ওয়াজিব না যে লোকের দাওয়াতে নোংরামি থাকে। যেমন যদি জানেন যে সেই দাওয়াত যেখানে খাওয়ানো হবে সেখানে ভিডিও চলছে কি গান বাজনা চলছে, সেই দাওয়াতে যাওয়া ওয়াজিব না, বরং হারাম। সেখানে যদি মদ পরিবেশন করা হয়, খাওয়ানো হচ্ছে এখানে, সেখানে মদ পরিবেশন করা হচ্ছে, খাচ্ছে লোকে, তাহলে সেখানে কি করবেন আপনি? সেখানে আপনি গিয়ে দাওয়াত খাওয়া আপনার ওয়াজিব না, বরং সেখানে বসে থাকাই আপনার হারাম, চলে আসতে হবে। ইমানের দাবি হলো যে আপনি সেই নোংরা, যেহেতু আমর বিল মারুফ আর নেহি আনিল মুনকার আপনি করতে পারছেন না, অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। অন্তর দ্বারা ঘৃণা করা মানেই হচ্ছে উঠে চলে আসতে হবে, তার সঙ্গে বসে থাকলে হবে না, তাহলে তো সে বানিয়ে সেলের মতো হয়ে যাবে। একদিন গেল মানা করতো, তারপর দিন গিয়ে মানা করলেন, একসঙ্গে বসে খেতে আরামসে খেতে লাগলো, আল্লাহ তাআলা লানত করলেন, তাই না? অভিশপ্ত করলেন, সবাইকে বানরে পরিণত করলেন, ভালো মন্দ সবাইকে কুন ক্রাদাতান খাসিন, নিকৃষ্ট বানরে পরিণত করে দিলেন। তো এই হল আহলে সুন্নার নীতি, যে আপনি পারলে হাত দ্বারা বাধা দেন, না পারলে মুখ দ্বারা, না পারলে অন্তপক্ষে অন্তর দ্বারা ঘৃণা করুন। আর অন্তর দ্বারা ঘৃণা করার মানে এই যে আপনি সেখানে বসবেন না, বরং তাদের সঙ্গ ত্যাগ করে চলে যাবেন। আহলে সুন্নাহ একটা বিশ্বাস হল আল্লাহর রাস্তায় জিহাদ কেয়ামত পর্যন্ত থাকবে, এ নয় যে আল্লাহ নবীর যুগে ছিল বা জিহাদ শেষ হয়ে গেছে, তা না, জিহাদ কেয়ামত পর্যন্ত থাকবে। আর জিহাদ হল দিনের সর্বোচ্চ শাখা, জিহাদ ইসলাম বাঁচাতে হলে জিহাদের দরকার আছে। এই জিহাদ শুধু তলোবাড়ির দিনে জিহাদ হয় না, জিহাদের বিভিন্ন পর্যায় আছে, বিভিন্ন প্রকার আছে। তরবারি মার্কাট ছাড়াও জিহাদ আছে, তাই না? তরবারি মার্কাট ছাড়াও জিহাদ আছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এলো, ইয়া রাসূলুল্লাহ, এক পুরুষ এলো, বললো ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদ করতে চাই, তোমার মা আছে কি? বলছি হ্যাঁ। বল তার মাঝে জিহাদ করো, মায়ের সঙ্গে মায়ের খেদমত করলে কি তলোয়ার লাগে? না। তা বোঝা গেল কি, মায়ের খেদমত করা, মায়ের সেবা করাই হচ্ছে জিহাদ, সেটাও এক প্রকার জিহাদ। কলমের জিহাদ আছে, মুখের জিহাদ আছে, ইলমের জিহাদ আছে, ইলম দিয়েও জিহাদ করা যায়। মানুষ চিন্তা ফিকির লেখালেখি বক্তৃতা ইত্যাদি এর মধ্যেও জিহাদ করা যায়। সুতরাং জ্ঞানের দ্বারা জিহাদ হয়, আর সর্বশেষ হচ্ছে অস্ত্র দ্বারা জিহাদ, যেখানে যখন প্রয়োজন পড়বে অস্ত্র দ্বারা জিহাদ করতে হবে। এই জিহাদ প্রত্যেক মুসলিমের উপরে ফরজ, যখন যেভাবে পাত্র হিসাবে কাল পাত্র ভেদে প্রত্যেক মুসলিমের উপরে ফরজ, তারা প্রত্যেককে সাধ্যানুসারে দিন দিন নিজের দিন রক্ষার্থে জিহাদ করবে, জিহাদ করার জন্য প্রত্যেক শাসকের সাথ দেবে। তখন দেখবে না যে আমার শাসক, আমার রাষ্ট্রনেতা ফাসেক, না আমার রাষ্ট্রনেতা ভালো, মমি কি বলে আপনার মুত্তাকি, মুত্তাকি না ফাসেক দেখার দরকার নেই, মুসলিম মুসলিম। তার সঙ্গে সে ফাসেক হলেও তার সঙ্গে জিহাদে যেতে হবে। তবে হ্যাঁ, এই জিহাদের শর্তাবলী আছে, সেই শর্তাবলী ছাড়া জিহাদে যাওয়া যাবে না। যেমন প্রথম শর্তাই উল্লেখ করা হলো কি, যে আপনার মুসলিম নেতা হতে হবে, ইমাম হতে হবে। বিনা ইমামে নিজে নিজে জিহাদ করবেন, মাঠে নেমে, ঘাটে নেমে, রাস্তায় নেমে তলোয়ার ছুরি নিয়ে, ঘর থেকে বটি নিয়ে জিহাদ করবেন, মহিলারা ঝাঁটা নিয়ে জিহাদ করবে, তা না। বরং জিহাদের শর্ত আছে, তার মধ্যে প্রথম শর্ত হল ইমাম, দ্বিতীয় শর্ত হল শক্তি। সেই শক্তি আবার দুই প্রকার, ইমানি শক্তি এবং অস্ত্র শস্ত্রের শক্তি ইত্যাদি। তারপরে জিহাদের ক্ষেত্র, সেই ক্ষেত্র দেখতে হবে, যেটা জিহাদের ক্ষেত্র কিনা, এই সময় জিহাদ করা যাবে কিনা ইত্যাদি। এসব আলেমা, যারা বড় বড় আলেমা, তাদের পরামর্শ নিলে বোঝা যাবে যে হ্যাঁ, কোন সময় কি ধরনের জিহাদ করা ফরজ, সেই পরামর্শ অনুযায়ী জিহাদ করতে হবে। নচেত জিহাদ মানেই তরবার, জিহাদ মানেই বোমবাস্ট, জিহাদ মানেই গুলি গোলাগুলি, তা নয়। বরং বিভিন্ন রকমের জিহাদ আছে, আপনার জন্য যে জিহাদ ফরজ আপনি মনে করেন সেই জিহাদ করতে থাকুন। আহলে সুন্নাহর নীতি হল এইটা। দিনের আরো মৌলিক বিষয় হল মুসলিমদের ঐক্যবদ্ধ করার কাজে উৎসাহ দান করা এবং গুরুত্ব সহকারে তার যত্ন নেওয়া, যাতে করে মুসলিম উম্মার মাঝে ফাটল না ধরে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তারা বিক্ষিপ্ত না হয়ে যায়। তবে হবে, তাই না? যতই চেষ্টা করা হোক, মুসলিম উম্মার মাঝে ঐক্য সৃষ্টি হবে? হবে না। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আছে, ইহুদি 71 দলে আর খ্রিস্টান 72 দলে, আর আমার উম্মত কত দলে হবে? 73 দলে, 73 ফিরকায় ভাগাভাগি হবে, আর তাদের মধ্যে 72টি জাহান্নামে যাবে আর একটি মাত্র জান্নাতে যাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন সেই ফেরকাটা কি, কারা? বললেন আমি আজকের দিনে আমার সাহাবারা এবং আমি যে মতাদর্শের উপরে প্রতিষ্ঠিত আছি, সেই মতাদর্শের উপরে প্রতিষ্ঠিত থাকবে, তারাই হবে ফেরকা নাজিয়া, তায়েফা মানসুরা। কিয়ামত পর্যন্ত এই দল থাকবে এবং তারা জিহাদ করতে থাকবে। আর জিহাদ মানে শুধু বললাম না তলোয়ার না, জিহাদ মানে বিভিন্ন ধরনের জিহাদ। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তায় সংগ্রাম করে, আর সংগ্রাম মুখে হয়, কলমে হয়, তরবারি দিয়ে হয়, সংগ্রাম যারা করে তাদেরকে আমি রাস্তা দেখাই। সুতরাং কিয়ামত পর্যন্ত এই দল থাকবে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের পথ অনুসরণ করবে। এই হল, তবুও চেষ্টা করবে যদি অন্যান্য মানুষকে এই মতে আনা যায়, যথাসম্ভব ঐক্য প্রতিষ্ঠা করার চেষ্টা সে চালিয়ে যাবে। তবে হ্যাঁ, অন্যায়ের সাথে আপোষ করে ঐক্য করে লাভ নেই, অন্যায়ের সাথে আপোষ করে কোন ঐক্য হয় না। যেমন কেমন, মানে আপনি আপনার কিছু জিনিস বর্জন করবেন। আমি একদিন বলেছিলাম আপনাদেরকে, আপনি দুটো রুমে দুটো লোক বাস করেন, হঠাৎ করে এক লোক বলল, ভাই ইমদাদ ভাই আপনি টুপি পরে থাকেন ভালো লাগে না, টুপিটা খুলে দেন। ঠিক আছে, সমস্যা নেই, টুপি পরবো না। তারপর আপনি এই লম্বা জামা পরে থাকেন ভালো লাগে না, ঠিক আছে লম্বা জামাটাও খুলে দিলাম। এখন যদি বলে আপনি গেঞ্জি পরে থাকছেন ওখানে ভালো লাগে না, আমি আমি আমি থাকি না তো আপনিও থাকবেন না গেঞ্জি পরে, ঠিক আছে ভাই গেঞ্জিটাও খুলে দিলাম। এখন যে বলে আমি ভাই আন্ডার প্যান্টটা পরি না, তো আপনিও কিন্তু পায়জামাটা আন্ডার প্যান্টটা পরতে পারবেন না, এবার আপনি কি করবেন? আর চলবে? যতক্ষণ চলবে ততক্ষণ আপনি আপনি আপনার ত্যাগ করুন, ত্যাগ স্বীকার করুন, কিন্তু যখন একদম চলবে না সেখানে ত্যাগ স্বীকার করা যাবে না। কাফেররা এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলল, দেখো মুহাম্মদ, এ লা ইলাহা ইল্লাল্লাহ এসব বাদ দাও, ঝামেলা বাদ দাও, দিয়ে এক চুক্তি করো, তোমার আল্লাহর একদিন বা এক বছর আমরা ইবাদত করব, আর তোমরা একদিন বা এক বছর যাই হোক আমার আল্লাহ আমাদের আল্লাহর ইবাদত করবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? কিছুই বললেন না, থা হয়ে গেলেন। আরে এতে দারুণ চুক্তি, তো দারুণ চুক্তি। তখন জিবরীল আলাইহিস সালাতু ওয়াসালাম সূরা কাফিরুন নিয়ে অবতীর্ণ হলেন এবং বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাআবুদুন, এমন চুক্তি মানতে আমরা রাজি নই যে চুক্তিতে তোমাদের মাবুদের পূজা করতে হবে না, আর যদি এই চুক্তিতে তোমরা আমাদের মাবুদের পূজা করো তারা দরকার নেই। লাকুম দিনুকুম ওয়ালিয়াদি, অন্যায়ের সাথে আপোষ নেই, অন্যায়ের সাথে আপোষ করা যাবে না, সবাইকে নিয়ে চলবো এইভাবে চলা যাবে না। সেই অন্যায় আপনারা দেখেছেন, আপনি কোম্পানি তো আপনারা দেখেছেন। আমাকে এক ভাই বলছেন, ভাই একটা গাড়ি কিনতে চাই তিন চারজন মিলে, তো একজন বলছে খবরদার এই কাজে যেও না, কারণ এইভাবে শরিকি ব্যবসা, শরিকি গাড়ি, শরিকি এই শ্রেণী খুব কঠিন খারাপ জিনিস, তাই না? কেউ সন্দেহ করবে, কেউ বলবে মেরে খেলো, কেউ বলবে নিয়ে নিল, হ্যাঁ এইভাবে শরিকি জিনিস খুবই খারাপ, কেউ বলবে ও বেশি খাচ্ছে, আর কি বলে গৃহস্থ বলবে ভাতে মলাম, আর ছাগল বলবে আমানি খেলাম। জানেন তো প্রবাদ, ছাগল বলবে আমানি খেলাম আর গৃহস্থ বলবে ভাতে মলাম। এইভাবে চুক্তি করে চলে না, পথ চলা যায় না। সুতরাং যথাসাধ্য ঐক্য প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে এবং আহ্বান দিতে হবে তৌহিদের দিকে। এখন যদি কেউ তৌহিদের ছাড়া অন্যের দিকে আহ্বান দেয়, তাহলে আপনি ঐক্য প্রতিষ্ঠা করার জন্য তৌহিদ কিছু ত্যাগ করবেন, চলবে নাকি? ঠিক আছে, এসো তোমাদের সঙ্গে আমরা চুক্তি করছি, এক হয়ে যাচ্ছি মুসলিম উম্মাহ, ভাই ভাই এক কাজ করো, তৌহিদ তোমরা মানছো মানো, ঠিক আছে আমরাও তোমাদের মাজারে দু একদিন করে যাবো, সমস্যা নেই, চলবে নাকি? না, কোন প্রকারেই চলবে না। সুতরাং এইভাবে অন্যায়ের সাথে যেখানে আমার চলবে সেটা আলাদা কথা, যেমন ভাই রাফায়েদান করো আর না করো, জোরে আমিন বলো আর না বলো, চলো একসাথে থাকো, কমসে কম রাজনৈতিক খাতিরে একসাথে বসবাসের খাতিরে ঝগড়া করো না, ঝামেলা করো না। কেউ যদি রাফায়েদান না করে নামাজ হবে না, কেউ যদি জোরে আমিন না বলে নামাজ হবে না, কেউ যদি মাথায় টুপি না রাখে নামাজ হবে না, এই শ্রেণীর জিনিসগুলো নিয়ে ঝড় ঝামেলা দরকার নেই। কিন্তু যদি বলে হ্যাঁ তোমার মাজারে গেলে সমস্যা কি, কিংবা মন্দিরে গেলে সমস্যা কি, তাহলে তো মুশকিল। সেটা তো আসল জিনিস, যে আসল যে বললাম যে সব আপনি বর্জন করতে পারেন, কিন্তু আন্ডার প্যান্টটা পারেন? ওটা আপনার ইমান, ওটাই আপনার শেষ, সর্বহারা হয়ে গেলে লাভটা কি? সুতরাং যদি অন্যায় বাতিল যদি আপনাকে ত্যাগ স্বীকার করতে বলে, আপনি ত্যাগ স্বীকার করে যান, আর বাতিল যদি ত্যাগ স্বীকার করতে না চায়, তাহলে তা সেই বাতিলের সঙ্গে আপনার আপোষ চলবে না, চলবে না, চলবে না। সুতরাং বুঝতেই পারছেন যত্ন সহকারে তার মানে গুরুত্ব নিতে হবে, তাদের হাতদিক ঘনিষ্ঠতা সৃষ্টি করার পরস্পরকে জোড়ার চেষ্টা করতে হবে, যে মুসলিম ভাইরা আছে, দিনী ভাইরা আছে, তাদেরকে যথাসম্ভব জুড়ে রাখা, এক সূত্রে গেঁথে রাখার চেষ্টা করতে হবে, যতক্ষণ না কেউ নষ্ট হয়ে গেছে। যেমন আগেই বললাম, মনে করুন ফুল, একটা মালাতে অনেক ফুল থাকে, সেই ফুলের মধ্যে একটা ফুল পচে গেছে, গন্ধ লাগছে, সেই ফুলটা ফেলে দেবেন না রেখে দেবেন? সেই ফুলটা ফেলে দেন, তাহলে ফুল বাকি সুগন্ধ থাকবে। আপনার দেহের মধ্যে অনেক আঙ্গুল আছে, বিশটা আঙ্গুলের মধ্যে যদি একটা আঙ্গুল পচে যায়, তাহলে সে আঙ্গুলটা কেটে ফেলে দেওয়া ভালো না, নাকি রেখে কষ্ট পাওয়া ভালো? হ্যাঁ, যদি তাই হয় তাহলে পরে আপনার চেষ্টার দরকার নেই, যে যাকে কেটে ফেলার তাকে ফেলে দিতে হবে, যাকে যাকে বর্জন করার তাকে বর্জন করতে হবে, তবুও চেষ্টা করতে হবে যদি বর্জন না করে তাকে গেঁথে রেখে ইসলাহ করা যায়। যেমন কথার জন্য বলি, যদি মাথা ব্যথা করে তাহলে মাথা ব্যথা সারার জন্য ট্যাবলেট খেতে হবে না মাথাটা কেটে ফেলে দিতে হবে? নিশ্চয়ই ট্যাবলেট খেতে হবে, সেই ক্ষেত্রে আপনার মাথা ব্যথাটা সারার ব্যবস্থা করতে হবে, মাথাটা কেটে ফেলা যুক্তিযুক্ত না। কিন্তু যদি কোন আঙ্গুল আপনি দেখেন যে যদি পচতে লাগে আর এই পচন ধরে সেটাকে কেটে না ফেললে গোটা হাতটা আপনার পচতে শুরু করবে, তখন কি করতে হবে? একটা আঙ্গুল কেটে ফেলে দেওয়াই ভালো, তাই না? হিকমত, আপনার যখন যেমন প্রয়োজন ঠিক সেই রকম হিকমত আপনাকে চালিয়ে যেতে হবে এবং মুসলিম উম্মার মাঝে জোড়া সৃষ্টি করে রাখার চেষ্টা করতে হবে। বিচ্ছিন্নতা, শত্রুতা এবং পরস্পর বিদ্বেষ পোষণ করা থেকে সতর্ক করতে হবে। আর যেসব উপায় উপকরণ দ্বারা এ কাজ সমাধা হওয়া সম্ভব সেই সব উপায় উপকরণকে কাজে লাগাতে হবে। অনুরূপ সৃষ্টিকে কষ্ট দিতে নিষেধ করবেন, কোন সৃষ্টিকে কষ্ট দেবেন না। শুধু মুসলিমই না, অমুসলিম, মানবিকতার খাতিরে অমুসলিমকেও আপনি কষ্ট দেবেন না, যারা আপনার রক্ত পিয়াসী নয়, যারা যুদ্ধের মানে যুদ্ধ করতে চায় না আপনার বিরুদ্ধে, যারা আপনার রক্ত নিতে চায় না, তাদের প্রতি আপনি দয়া প্রদর্শন করতে পারেন, তাই না? এমনকি জীব জন্তুর প্রতিও আপনি দয়া প্রদর্শন করতে পারেন এবং জীব জন্তুর প্রতি দয়া প্রদর্শন করে আপনি স্বভাবের অধিকারী হতে পারেন। আপনারা জানেন কুকুরকে পানি পান করালে, হ্যাঁ, সুতরাং সেই বেশরার মেয়ে যদি ক্ষমা পায় তাহলে আমরা যারা ভালো লোক তারা যদি কুকুরকে পানি পান করায়, বিড়ালকে পানি পান করায়, এভাবে পশু পক্ষীকে পানি পান করায় তাহলে নিশ্চয়ই তাতে স্বভাব আছে। সমস্ত সৃষ্টির খেদমতে খালকে যাকে বলা হয় আমাদেরকে করতে, এমনকি গাছ বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। একটি গাছ একটি প্রাণ, গাছ আমাদেরকে বাঁচিয়ে রাখে, তাই না? কিভাবে? অক্সিজেন তৈরি করে গাছ আমাদেরকে বাঁচিয়ে রাখে। আমাদের দায়িত্ব হলো যে আমরা গাছকে বাঁচিয়ে রাখব, গাছের মাঝেই আমাদের রুজি, গাছই আমাদের রুজি আনেন, আল্লাহ তাআলা গাছের মাধ্যমেই আমাদেরকে রুজি দান করেন। সুতরাং গাছ বাঁচানোর দায়িত্ব, আমরা ফালতু গাছ নষ্ট করব না, পরিবেশকে পরিবেশ দূষণ করব না, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। জান মাল সম্ভ্রম এবং প্রত্যেক অধিকারের ব্যাপারে কষ্ট দিতেও বাধা প্রদান করা। মুসলমানের কটা জিনিস মূল্যবান, কটা জিনিসকে রক্ষা করার জন্য শরীয়ত এসেছে? পাঁচটা। কি কি আবুল বাসার? কি কি মুসলমানের পাঁচটা কোন কোন জিনিসকে রক্ষা করার জন্য শরীয়ত এসেছে বললেন? পাঁচটায়। পাঁচটা কি কি বাদশা মিয়া? পাঁচটা কি কি? হ্যাঁ হ্যাঁ, হেলাল বলে দেন, হেলাল বলে দেন। আসলে এরা সবাই সারাদিন কষ্ট করে ঘুম আসছে, ঘুম ঘুমে ঘুম ঘুম ভাব, ঝুম ঝুম ঝুম। জান, ইমান, মান, জ্ঞান আর ধন, তাই না? অতএব আপনি কোন ভাবেই কারো জানের ক্ষতি করবেন না, কারো ইমানের ক্ষতি করবেন না, কারো জ্ঞানের ক্ষতি করবেন না, কারো মানের ক্ষতি করবেন না, আর কারো ধনের ক্ষতি করবেন না। ইমানের ক্ষতি করবেন না মানে তাকে কোনোভাবে ভ্রষ্ট করবেন না, তাকে বিদাত করতে, শিরিক করতে উদ্বুদ্ধ করবেন না, ঠিক আছে? আর জানের ক্ষতি মানে খুন খারাপা করবেন না। আর মানের ক্ষতি মানে? মানের ক্ষতি সব মানে তার মেয়ের সঙ্গে, তার বোনের সঙ্গে, তা বিভিন্নভাবে আপনি এমন কাজ করলেন যে তার সম্মান নষ্ট হল, তাই না? জ্ঞানের ক্ষতি করবেন না, তাকে এমনভাবে তাকে মাদকদ্রব্য খাইয়ে তাকে নেশাগ্রস্ত করলেন যে তার জ্ঞানটাকে নষ্ট করলেন, এই জ্ঞানের ক্ষতি তার করা যাবে না। আর ধনের ক্ষতি চুরি করে কিংবা ঘুষ কিংবা সুদ ইত্যাদি নষ্ট করে আপনি তার ধনের ক্ষতি করবেন না। এই পাঁচটা জিনিসকে বাঁচানোর জন্য শরীয়ত এসেছে। সুতরাং আপনার দায়িত্ব হল যে আপনিও সেইগুলোকে নিজের জন্য বাঁচাবেন, পরের জন্যও বাঁচাবেন। মুসলিম ও কাফের সকলের সাথে সুবিচার করার নির্দেশ আপনার উপরে আছে। মুসলিমের প্রতি আপনি ন্যায় বিচার করবেন আর কাফেরের প্রতি করবেন না? মুসলিম অমুসলিম যাই হোক ন্যায় বিচার আপনাকে করতে হবে। এ নয় যে মুসলিম বলে তার প্রতি ন্যায় বিচার করবেন আর অমুসলিম বলে তাকে আপনি ধোকা দেবেন, তা না। ইসলামের এটা নীতি না, এই জন্য অমুসলিমরা আজ ইসলামী রাষ্ট্রকে ভয় করছে। কেন ভয় করছে? ওরা ভাবছে যদি ইসলামী রাষ্ট্র আসে তো আমাদের প্রতি বিরাট অন্যায় হবে, অবিচার হবে। এই ভয়টা কেন হচ্ছে? যেহেতু বর্তমান মুসলমান, অবশ্য জানি না তাদের কোনো অভিজ্ঞতা আছে কিনা, কারণ বর্তমানে তো মুসলিম রাষ্ট্র বলতে সৌদি আরব, সেখানে তো অমুসলিম নেই, আর বাকি যেগুলোতে আছে সেখানে তো মুসলিম ইসলামী রাষ্ট্রই নেই, তো সেখানে তারা ভয় পাওয়ার অভিজ্ঞতা কোথেকে পেল? তারা হয়তো কোনো ইতিহাস পড়েছে, হয়তোবা কোনো রাজা বাদশাহ ভুল করেছে, হয়তোবা। যেমন ভারতের ইতিহাসে, ভারতের ইতিহাসে বহু রাজা বাদশাহদের বলে যে মন্দির ভেঙে মসজিদ করেছে ইত্যাদি ইত্যাদি, এইসবগুলো গুজব ছড়িয়ে মুসলমানদের বদনাম করে তারা ইসলামী রাষ্ট্রকে ভয় করছে, ভাবছে কি ইসলামী রাষ্ট্র হলে আবার আমাদের ওই সর্বনাশ হবে। কিন্তু আসলে না, ইসলাম হচ্ছে সৃষ্টিকর্তার পক্ষ থেকে, আর সৃষ্টিকর্তা ইনসাফ করেন শুধু মুসলমানদের প্রতি না, সমস্ত সৃষ্টি জগতের প্রতি তিনি ইনসাফ রেখেছেন। সুতরাং সেই ইনসাফ তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না, কিন্তু তারা খাম খা ভয় খাচ্ছে। আসলে মুসলিম আদিষ্ট হয়েছে যে যেমন সে মুসলিমের প্রতি ন্যায় আচরণ করবে, তেমনি অমুসলিমের প্রতিও ন্যায় আচরণ করবে। মোমেন বিশ্বাস করে যে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে কে? কোন উম্মত? উম্মতে মুহাম্মাদি। সর্বশ্রেষ্ঠ নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উম্মত সর্বশ্রেষ্ঠ, আর এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং সারা সৃষ্টির শ্রেষ্ঠ। শুধু মানুষের মধ্যে শ্রেষ্ঠ না, সারা সৃষ্টির শ্রেষ্ঠ কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার সাহাবীগণ হচ্ছে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আর সাহাবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন কারা? খোলাফায়ে রাশেদীন। খোলাফায়ে রাশেদীনের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? আবু বকর সিদ্দিক। এজন্য আমরা সমস্ত সাহাবীর প্রতি ঈমান রাখি, এইভাবে আমরা বলি। কিন্তু কিছু লোক আছে যারা মনে করে যে না, সাহাবিদের মধ্যে সব কাফের হয়ে গেছে, বাকি গুটি কয়েক কজন ছাড়া, ঠিক না? ওরা মনে করে তাই। আমরা সব সাহাবির প্রতি ইমান রাখি, আমরা সমস্ত নবীর প্রতি ইমান রাখি, আমরা সমস্ত ইমামকে শ্রদ্ধা করি। এই নয় যে ওই ইমাম খারাপ, এই ইমাম ভালো না, আমরা সমস্ত ইমামকেই শ্রদ্ধা করি। আহলে সুন্নাহর ইমাম সমস্ত ইমামকে আমরা শ্রদ্ধা করি, সবার জন্যই আমরা রাহেমাহুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলি, এটা আমাদের আহলে সুন্নাহর নীতি। তেমনি সমস্ত নবী বিশ্বাস করা আমাদের ইসলামের ধর্ম, কিন্তু অন্যান্য ধর্মের লোকেরা নবীর মুহাম্মাদের নবীকে বিশ্বাস করে না। আমরা সমস্ত সাহাবীকে বিশ্বাস করি, সমস্ত সাহাবীর প্রতি ঈমান রাখি, কিন্তু কিছু লোক আছে, মুসলমানদেরই কিছু লোক আছে যারা সমস্ত সাহাবীর প্রতি বিশ্বাস রাখতে পারে না, বরং সাহাবীদেরকে কাফের বলে, নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আহলে সুন্নাহর নীতি হল যে আমরা জানি যে খোলাফায়ে রাশেদীন সব থেকে শ্রেষ্ঠ, জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবিগণ সব থেকে শ্রেষ্ঠ, তারপর বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তারা সব থেকে শ্রেষ্ঠ, বায়াতে রিজওয়ানে যারা অংশগ্রহণ করেছেন তারপরে তারা সব থেকে শ্রেষ্ঠ সাহাবিগণ, ইমানে আনয়নে যেসব মুহাজির আনসারগণ সাহাবিগণ অগ্রবর্তী প্রথম ছিলেন সেই সব সাহাবিগণ সব থেকে শ্রেষ্ঠ। কাজেই সে সাহাবি সমস্ত সাহাবি রাজিয়াল্লাহু আনহুমদেরকে ভালোবাসে, কাউকে ঘৃণা করে না, কাউকে ঘৃণা করে না, এই ভালোবাসাকে আল্লাহর দিন হিসাবে গ্রহণ করে। ভালোবাসাটা কি? আল্লাহর দিন। তাদের ভালো দিকগুলো প্রচার করে এবং তাদের মন্দের ব্যাপারে যা কথিত তা থেকে নিরবতা অবলম্বন করে। কোন কোন সাহাবির ক্ষেত্রে কিছু খারাপ কথা প্রচার করা হয়, যখন আমরা খারাপ কথা শুনব তখন আমরা বলব ভাই এই ব্যাপারে আমাদের মন্তব্য কিছু নেই। আমরা আলোচনা করতে পারি কিন্তু সমালোচনা করতে পারি না। আলোচনা সমালোচনার মধ্যে পার্থক্য জানেন শাহ আলম? আলোচনা সমালোচনার মধ্যে পার্থক্য জানেন? জানেন না? আলোচনা হলো যে গতকাল এক জায়গায় প্রোগ্রাম হলো, হুজুর সেখানে গিয়েছিলেন, তারপরে হুজুরের ভাইদের কি বলে কিবিলে হলো, কি বলে আপনার পুরস্কার বিতরণ হলো সেই প্রোগ্রামে, তারপরে হুজুর তার এক ভাইকে পুরস্কার দিলেন, হেলালকে দিলেন, শহীদকে দিলেন, এবং চারজন পুরস্কার পেল, এটা কি হলো? আলোচনা, ঠিক আছে। আর একজন বলছে হ্যাঁ গতকাল প্রোগ্রাম ছিল সেখানে পুরস্কার দেওয়া হয়েছে, হুজুর না নিজের ভাইকে নম্বর বাড়িয়ে দিয়ে পুরস্কার দিয়েছে, এটা কি হলো? একই ঘটনা কিন্তু এটা হলো সমালোচনা, ওটা হলো আলোচনা, এটা হলো সমালোচনা। সাহাবাদের জন্য সাহাবিদের মাঝে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমরা আলোচনা করতে পারি, এই হলো আপোষে যুদ্ধ হলো, তাই না? সাহাবাদের মধ্যে আপোষে যুদ্ধ হয়েছিল নিশ্চয়ই, হক না হক কিছু না কিছু ছিল, কিন্তু আমরা আলোচনা করব, সমালোচনা করব না, না মুয়াবিয়ার সমালোচনা করব, আর না ওসমানের সমালোচনা করব, না আলীর সমালোচনা করব, না হুসেনের সমালোচনা করব। সুতরাং সমালোচনা করব না, কি করব আমরা? আলোচনা করতে পারি তাদের ব্যাপারে যা হয়েছিল আল্লাহ তাআলা। যেহেতু অনেক সময় এমন হয় যে দুই পক্ষ যখন যুদ্ধ করে তখন নিশ্চয়ই একজনের সাথে হক থাকে, একজনের সঙ্গে বাতিল থাকে, তাই না? কিন্তু যার সঙ্গে বাতিল থাকে সে হয়তো বাতিলটাকে বুঝতে পারছে না, সে মনে করছে আমরা হকপন্থী। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, সেটা হচ্ছে কি? ইজতাহাদাল হাকিম, হাকিম যখন ইজতিহাদ করে, মনে করে আমি ঠিক বিচার করছি অথচ সে ভুল করছে, তাহলে সে করা স্বভাব পাবে? স্বভাব পাবে না? পাবে না, ভুল করছে তাও একটা স্বভাব পাবে, আর যদি সঠিক করে তো স্বভাব কটা পাবে? দুটো পাবে। তাহলে বোঝা গেল এই ভুল অজান্তে করার ফলে, এই ভুল অনিচ্ছাকৃত করার ফলে তার গুণা হবে না, বরং সওয়াব হবে একটি সওয়াব। আর যদি সঠিক হয়ে যায় তাহলে কত সওয়াব হবে? দুটো সওয়াব। আমরা কি বুঝলাম যে সাহাবাদের আমরা আলোচনা করতে পারি, কিন্তু সাহাবাদের কোন সমালোচনা আমরা করতে পারি না। হেদায়তপ্রাপ্ত আলেম, ন্যায়পরায়ণ শাসক এবং যাদের দিনে রয়েছে উচ্চ মর্যাদা, আলেম ওলামা মুসুর মুসলিমদের উপর যাদের রয়েছে বহু অনুগ্রহ, তাদের সম্মান করাকে সে আল্লাহর দিনের আওতা ভুক্ত মনে করে। তাদের প্রতি সম্মান করতে হবে এবং সম্মানের সঙ্গে তাদের আলোচনা করতে হবে, সমালোচনা না। সে আল্লাহর নিকট প্রার্থনা করে, আল্লাহর নিকট প্রার্থনা করে কে? আহলে সুন্নাহ। তিনি যেন তাদের রক্ষা করেন সংশয়, শিরিক, মুনাফিকি এবং পারস্পরিক বিরোধ, আপোষদ্বন্দ্ব, গৃহদ্বন্দ্ব, মন্দ চরিত্র সমূহ থেকে এবং মৃত্যু পর্যন্ত যেন তাদেরকে তাদের নবীর দিনের উপর প্রতিষ্ঠিত রাখেন। এই হল শেষ দোয়া। দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে তার সঠিক দিনের উপরে, আহলে সুন্নাহ যে সঠিক দিন এবং রাজপথ, সরল পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিমের উপরে আমাদেরকে কায়েম রাখেন, দায়েম রাখেন, আর মরণ পর্যন্ত যেন এই রাস্তায় আমরা থাকতে পারি, এই বিশ্বাসে আমরা থাকতে পারি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।